না, পণ পোতা সুদের মাল ভক্ষণ করা, পরস্ত্রী কাতরতা অপরের মালে লোভ করা, মা বাপের সাথে দুর্ব্যবহার করা, এতগুলো খারাপ কাজ আপনারা করবেন না। হিন্দু হোক মুসলিম হোক জাতের বিচার করবেন না, মানুষ বিপদে পড়লেই তার পাশে যেয়ে দাঁড়াবেন, আব্বা মায়ের খেদমত করবেন, আল্লাহকে মেনে চলুন, রসুলকে মেনে চলুন, বলিলাম আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করতে থাকুন, ইনশাআল্লাহ এতগুলো ভালো কাজ যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনার আমার নামটাকেও ওই ওলি আল্লাহদের খাতায় লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আজ কিছু বাকি রইল ভাই, শেষ তো, আর কিছু বাকি আছে? সব হয়ে গেছে তো, ও আজ হয়ে গেছে, আমি এবার যাই। এবার বলুন ফের কি ওয়াজ করবে, এবার বলুন। রাসূল পাকের মুজদা শান সম্পর্কে, রাসূল জব থা দুনিয়া মে আল্লাহ নে মাবুস ফরমায়ে থে মেরে রাসূল কো উনকা মুজদা থা, আজ ভি হ্যায়, কিয়ামত কে ময়দান মে ভি, হশর কে ময়দান মে ভি, হশর কে বাদ ভি, জিতনে তক চলতে রহেগা মুজদা দিখাতে রহেঙ্গে। কহ দো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কমপ্লিট মুজদা কা ভি চ্যাপ্টার ইন, আব কা আব কিয়া কহেঙ্গে, বিস্তর সে ইয়ে তো মেরা वैसे सैकड़ों में राब खत्म हो जाएगा, मगर मौजा खत्म नहीं होने वाले। देखो जो तो मूल कथा मुद्दा कथा हमारे सब बोला हुए गए थे, एगुलो ही तो हमरा बोली, किंतु एतगुलो कथार कोनोटा दिए कुरान नाजिल हुए थे क्यों बोलते पार बेन? हमार कुरान नाजिल हलो सल्ली बेटा तुई नमाज पढ़ बोले कुरान नाजिल हुए थे, रोजा रख হজ কর যাকাত দে, নাজিল হয়েছে আমার কোরআন। সর্বপ্রথমে যখন নাজিল হলো কোরআনের প্রথম কথাটাই ছিল ইকরা, বান্দা আগে তুই পড় তারপর অন্য কাজ কর। কোরআন নাজিল হলো কি কথা দ্বারা? বান্দারে আগে তুই পড় তারপর অন্য কোনো কাজ কর। আফসোস লাগে যে ধর্মের ধর্মগ্রন্থ আল কোরআন পড়ো কথা দ্বারা নাজিল হলো, সেই জাতির মানুষ আর শিক্ষার আলো থেকে কেন পিছিয়ে গেল ভাই? কিসের জন্য ভাই? আর বিশেষ করে দুঃখ লাগে সেই জাতির কোরআন শরীফ পড়ে যারা হাফেজ হলো, ওই কোরআনের তাফসীর পড়ে যারা মাওলানা হলো, তারা নামাজের কথা বললো, রোজার কথা বললো, হাজির দোয়া কাসির দোয়া শিখালো, দোয়া দরুদ শিখালো, যার জন্য জাতি পিছিয়ে গেল। একবারও ধরে ধরে যে বললো না তোমার ছেলেটাকে স্কুলে দাও, কলেজে দাও, ইউনিভার্সিটিতে দাও, কালচারাল সোসাইটিতে দাও, রিসার্চ সেন্টারে দাও, তোমার বাচ্চাগুলো পড়াশোনা শিখাও, একবারও কোনো মাওলানা ধরে ধরে ঘুরে ঘুরে চিল্লা দিয়ে দিয়ে এদিক ওদিকে যে যে একটা মাওলানা কোনোদিন বললো না? কথা বুঝতে পারছেন না? আর যদি আলেম সমাজ আমার সমাজের জন্য মুসলমানদের জন্য দরে দরে যে শিক্ষার অভিযান চালাতে পারত, আজকে কোন গভর্নমেন্ট কে মুসলমানদের কাছে সর্বশিক্ষার অভিযান চালাতে বা হতো না, মুসলমানদের জন্য মাওলানা গুলোই যথেষ্ট ছিল। কথা ঠিক না ভুল বলছি গো? কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করিনি। কি করে পালন হবে? একটা গ্রামে পাঁচটা ডাক্তার কোন গন্ডগোল নেই, পাঁচটা উকিল কোন গন্ডগোল নেই, পাঁচটা ব্যারিস্টারে কোন গন্ডগোল নাই, পাঁচটা ব্যবসায়ী গন্ডগোল নাই। একটা গ্রামে দুটো পাড়ায় দুটো মসজিদ, দুটো ইমাম সাহেব, 203। ঠিক আমার কথা বুঝতে পাচ্ছেন না? এর ফতোয়া ঐশ্বর্য হয়নি, ওর ফতোয়া ঐশ্বর্য হয়নি। আমরা নাকি বেরিয়েছি জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা নাকি ডেভেলপমেন্ট অথরিটি, আমরা নাকি সংস্কারক, আমরা নাকি জাতির উপরে সুন্দর করে সংস্কারের কাজ করে সুন্দর সমাজ গঠন করব। আগে নিজে গঠন হও। আমার কথা বুঝতে পারছেন না? আজকে আমার মুসলমান ভাইগুলোকে ছোটবেলায় স্কুল কলেজে না যেয়ে বাড়ির অনাটন সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে পড়েছিল জীবন সংগ্রামের মহাযুদ্ধে, উঠে পড়েছিল আপনার গুজরাটগামী এক্সপ্রেসে, আজকে সেই জায়গায় লালন পালন হচ্ছে। শিশু শিশু ছেলেরা যাদের খেলার কথা, স্কুলে যাওয়ার কথা, দারিদ্রতার নিচে বাস করছে, পেটের জ্বালায় গুজরাটের বুকে পড়ে আছে। কি গো, কথা ঠিক না ভুল বলছি? কেন আমরা পারতাম না? আমাদের কি শখ নেই আমাদের মায়ের কাছে যে বসি? আমাদের কি শখ হয় না নানির কাছে বসি? আমাদের কি শখ হয় না সেই ছোটবেলার স্মৃতিগুলো গুলোকে একটু আঁকড়ে জড়িয়ে থাকি। যখন দেশ থেকে চলে আসে বউ ভাইকে আমি দেখেছি স্টেশনে এসেছে, চলে আসছে চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে, কিচ্ছু করার নেই, কারণ আমাকে যেতে হবে। কোথায় রইল মা, কোথায় রইল বাপ? মরে যাওয়ার পাঁচ ঘন্টা পরে খবর পাই মুখে পানি দিয়ে, এত দূরের কথা, কেন? কারণ আগের যুগ থেকে দুটো জেনারেশন কমিউনিকেশন গ্যাপ করে দিয়েছি আমরা। শিক্ষার আলো যদি দুই জেনারেশন আগে দিয়ে দিতাম, গঠন হতো, সমাজ তৈরি হতো, আজকে আমার ছেলেগুলোকে বাচ্চাবেলায় বেরিয়ে গুজরাটের বুকে পেটের জন্য ঘুরতে হতো না, এদের বাপ মারা এদের মুখে তুলে দিত, এখন এদেরকে বাপ মায়ের মুখে তুলে দিতে হয়। কথা আমার ভুল বলছি না ঠিক বলছি গো? শুনতে খারাপ লাগবে খুব। আমার বক্তব্য হচ্ছে ওই জায়গায়, কেন আমরা মাওলানারা পারতাম না সমাজটা গঠন করতে? আমার সমাজ পিছিয়ে গেছে, তার জন্য সব থেকে বড় দায়ী কে জানেন? আমরা, মাওলানা, মোবাল্লেক। আরে কোথাও কিছু নেই, দরুদ নিয়ে লাগলো ঝগড়া, কোথাও কিছু নেই, ইয়ানবী পড়া নিয়ে লাগলো ঝগড়া, কোথায় কিছু নেই, হাঁচির দোয়া কাঁচির দোয়া নিয়ে লাগলো ঝগড়া। মুসলমান মরছে কই, তুমি কোথায় আছো? মুসলমানের কি দুরবস্থা, তারা দারিদ্র সীমার নিচে বাস করছে, কি অবস্থা একবার লক্ষ্য করিনি আমরা, কারণ বেশি লক্ষ্য করতে গেলে ঘাড়ে পড়ে যাবে। যদি বলেন হুজুর আমরা পড়িনি, আমাদের কি একটু দোষ নেই? একটু দোষ নেই, পড়েননি দোষ আছে, কিন্তু একটু দোষ নেই। আমরা স্কুলে যাইনি, আমরা শিক্ষার জন্য, আমরাও তো আমাদের ছেলেদের বলিনি শুধু মাওলানাদের ঘাড়ে কেন ফেলছে, সিম মলনা লোক আপনার সরোয়ার কেউ খেড়া করতে হই আর। আরে প্রথম দোষ তো আপনারা করে বসে আছে, আপনাদের মুখে দাড়ি নেই, আপনাদের কথার কোনো ভ্যালু নেই, ওয়াজ করতে আসুন কেউ শুনবে না, কথা বুঝতে পারছেন? রাগ করবেন, রাগ করে লাভ নেই, কারণ ভেবেছেন গুজরাটের কমিটির ছেলে আমায় দাওয়াত করেছে, আমার উপর বিরাট স্থান করেছে, না তা করেন, কোনো স্থান করেনি আমার উপর। আমি খালি এসেছি আমার নিজের একটা স্বার্থ আছে, কি স্বার্থ? আমি আমার বাঙালি ভাইগুলোকে একটা প্ল্যাটফর্মে রাখতে চাই, একটা জায়গায় রাখতে চাই, কারণ বিদেশে বিশেষ করে গুজরাটের মতো শহরে তারা একসঙ্গে ইউনিটির সঙ্গে থাকুক, একে অপরের বিপদে যেন ঝাঁপিয়ে পড়তে পারে, এই একটা চেষ্টা করতে এসেছি। এক বছর দু বছর দেখবো, হলেন তো ভালো, না হলে সরে পড়ব, কথা আমার বুঝতে পারছেন না? হলো ভালো, নয় সরে যাবো, কোথা থেকে কোন উজুর এসে পারে করবে তারা, কথা আমার বুঝতে পারছেন না? তাতে বলবেন আপনার বিরাট লাভ হবে, লাভ তো হবে, আমার বিরাট লাভ হবে, অনেকে বলতে চান, কালকেই বলবো তো মেহরাবের লাভ হবে, মেহরাবের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি যারা জানেন, মেহরাবের গুজরাটের কার দ্বারা লাভ হবে পরোয়া করে না, কার দ্বারা সমাজ গঠন হবে তাদেরকে পরোয়া করে। 2006 সালের রুসিবি জিবি পুরস্কার আল্লাহ শুকর, খ্রিস্টান মিশনারি অ্যাসেম্বলি অফ গড চার্চ, আপনাদের দোয়ায় রামকৃষ্ণ মিশন, লোকনাথ মিশন, 340টা সংগঠনের কম্পিটিশনে স্বর্ণ পদক আমরা পেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। রাজ্যপাল অ্যাওয়ার্ড, রাজ্যপাল অ্যাওয়ার্ড যেটাকে গভর্নর অ্যাওয়ার্ড বলে, এই গভর্নর অ্যাওয়ার্ড স্বর্ণ পদক আমরা নিয়েছি, আপনারা টিভিতে দেখেছেন, আমি সেই সংগঠনের চিফ অর্গানাইজার। ব্রিটিশের পর থেকে কোন মুসলমানরা প্রথমবার পেল, কথা বুঝতে পাচ্ছেন না? যাই হোক, আমি তা বলছি না, কি আপনার মুখে দাড়ি নেই, আপনার কথার কোনো ভ্যালু নেই, আপনি ভালো কথা বললেও শুনবেন না, খারাপ বললেও শুনবেন না, প্রমাণ চান? এটা প্রমাণ দেবো, রাগ করবেন না। আপনার জলসা যখন শেষ হয়ে যাবে, না থাক, জলসা যখন শেষ হয়ে যাবে, কালকে আমার ওই রাস্তার মুখে দাঁড়িয়ে ওই দাড়ি কাটা ভাইটা জিন্সের প্যান্ট রাফ অ্যান্ড টাফ ডানহিল লাগিয়ে দেবে, রেবক কি বাটা কোম্পানির জুতো লাগাবে, আগুলে লাগাবে সিগারেট, আগে বিড়ির পেছন চুস্ত দেশে শহরে এসে যাতে উঠে গেছে লম্বা চাই সিগারেট, উবি কিং সাইজ, বুঝতে পারছেন না? কারণ পয়সা হলে রস হয়, একটা কথা আছে, ওই রাস্তার মুখে দাঁড়িয়ে সিগারেটের টান মারে বার বলবে এদিকে শোন শোন, কি বলে আল্লাহর রহমতে পূব দিক থেকে সূর্য ওঠে জানিস, আল্লাহর রহমতে পূব দিক থেকে, কি কুদরত আল্লাহর বল, বন্ধুটা বলে কি রহমন করছি গেল, মুখে দাড়ি নেই গোপ নেই, আল্লাহর রহমত আল্লাহর কুদরত দেখাচ্ছে, তুই আল্লাহর রহমতের কি বুঝিবে, চল এই কথা বলবে না, জিসকা মুহ মে দাড়ি নেই মুছ নেই ও জিতনে ভি কওম কা বাত করেগা কোই সুনেগা ভাই, তুই আল্লাহ আমাদের কি বুঝিস চল। কিন্তু ও মুসলমান একবার বুকে হাত দিয়ে বলুন তো, ও যে কথাটা বলেছে পূর্ব দিক থেকে সূর্য ওঠে, কথাটা সত্য না মিথ্যা? ঠিক না ভুল? হ্যাঁ জোরে সকলে বলুন ঠিক না ভুল? ঠিক কথা বলেছে, কিন্তু ওর মুখে দাড়ি নেই বলে একটা ঠিক কথা বলেছে তাও তা করে চুপে, মুখে দাড়ি নেই কথা বলতে এসছে তাড়িয়ে দিলে। কিন্তু আমি মলি সাহেব না হয়েও তাদের মতো যদি সেজে মাথায় তুমি কাঁধে রুমাল দিয়ে ওই রাস্তার মুখে দাঁড়িয়ে বলি ও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাবা আল্লাহর রহমতে পশ্চিম দিক থেকে সূর্য ওঠে, কথাটা ঠিক না ভুল? জোরে বলুন। আপনি আমার সামনে বলতে পারেন হুজুর ভুল বলছেন কেন গো? আর আপনার বন্ধু ঠিক বললো তাও তাকে চুপে বলে চুপ করিয়ে দিলেন, আর হুজুর ভুল বলছে তার সামনে বলার ক্ষমতা নেই কেন বলুন তো? দুই বন্ধু আগিয়ে যে বলছে সেই বাঙাল থেকে কি হুজুর এনেছি পশ্চিম দিক থেকে সূর্য ওঠে বলছে, কথা বুঝতে পারছেন না, তখন কি বলবে বলুন তো? চুক্কা চুক্কা চুক্কা দিন বেশি বকিনি কেন? ওরা হুজুর জানিস, ওরা মুবাল্লে, ওরা আমি, ওরা সব কত কি করে জানিস, ওরা সব দিনই তালিমে বেরোয়, ওরা মসজিদে কত নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করে, বলছে বলতে দেন অত বকিস কেন? আমার কথা বোঝার চেষ্টা করবে, যুক্তি আছে এর মধ্যে, প্রম্প যুক্তি আছে একটা। তার মানে কি ছেলেটা যখন আগিয়ে যাচ্ছে বলে তুই যাই বলিস কথাটা মানতে পারলাম না, বলছে আল্লাহর কসম আমিও জানি পশ্চিম দিক থেকে সূর্য ওঠে না, তবে মুবাল্লিগ যখন বলেছে ওকে আর ভুল বলবে? আমি যখন বলেছি কি আর ভুল বলবে? হযরত যখন বলেছে ওকে আর ভুল বলবে? নিশ্চয় কথাই কোনো যুক্তি আছে। হে শিক্ষিত সমাজ, আপনার কাছে আমার জিজ্ঞাসা, তার মানে মাওলানা হুজুর আমির মুবাল্লিগদের প্রতি আপনাদের এমন শ্রদ্ধা যে ওরা ডাহা ভুল বললেও আপনার মানতে কষ্ট হয়, মনে হয় যেন ঠিক বলছি, বুঝতে পারছেন না? তাই চিৎকার করে বলি হে মুবাল্লিগের দল, হে পীরজাদা মেহরাবের দল, হে আমিরের দল, হে মাওলানার দলের হোক, হে মলি সাহেবের দলের হোক, আজকে সমাজের শিক্ষিত থেকে অশিক্ষিত, সমাজের নিম্ন থেকে উচ্চ পর্যায়ের মানুষেরাও আজকে আমাদের এত শ্রদ্ধা করে, তাদের বিশ্বাস আমরা কোনোদিন ভুল বলতে পারি না, তাদের বিশ্বাস আমরা যেটাই বলি ঠিক বলি, তাদের বিশ্বাস আমরা যাই বলবো সত্য বলবো, তার জন্য আমরা মিথ্যা বললেও সত্য বলে সুবহানাল্লাহ ভয়, আমরা ভুল বললেও ঠিক মনে করে, আমরা গালাগাল দিলেও দোয়া বলে চিৎকার করে মরতে হতো না, কারণ আমাদের মিথ্যা যখন মানুষ শোনে সত্যটা আরো ভালো শুনবে, কথা ঠিক না ভুল? কিন্তু আমরা সেই কথাগুলো বলিনি, দোষ কাদের? এ দোষ হলো আমাদের। গুজরাটের জমিনে মেহরাব সিদ্দিকি তাই চিৎকার করে বলে শুনুন, সমগ্র বিশ্বের তুলনায় যে ইউরোপ 100 বছর আগিয়ে, সেই ইউরোপিয়ানদের শিক্ষাগুরু 15 শতাব্দী থেকে নিয়ে 17 শতাব্দী শেষ পর্যন্ত তাদের জ্ঞান দেনেওয়ালা শিক্ষা দেনেওয়ালা অন্য কেউ ছিল না, এই চাচা মুসলমানেরা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? এই শিক্ষা গুরুরা ছিল মুসলমান, আজকে মুসলমান এত পিছিয়ে গেল কেন, এত নিচে গেল কেন? আজকে যদি বলেন হুজুর আমার মেয়েটা একটু মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, একটু দোয়া করবেন হযরত, আমি তো আপনার সঙ্গে 43 দিন ঘুরেছি, এত দূরে দূরে গেছি, আপনি ফুরপুরার হুজুর কত দূর থেকে এসেছেন, প্লেনে করে এসেছেন, আপনারা ঢাকাম পেলে চড়ে আসবেন কি প্লেনে করে আসছেন, আপনি এই স্ট্যান্ডার্ড হুজুর একটু দোয়া করবেন আমার মেয়েটা পরীক্ষা দিচ্ছে। কারণ অনেকে আর কারো কিছু পেছনে বলার সুযোগ রাখবো না, আমি বলে দেবো সব, বলবেন তোরা কি জিনিস এনেছিস, যা বলেন বলুন না, অসুবিধা কি আছে? যাক আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন যে কথা বলছি, আপনি আমাকে যে বলুন আমার মেয়েটা মাধ্যমিক দেবে একটু দোয়া করবেন হুজুর। হ্যাঁ আলহামদুলিল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুল কারীম, দোয়া করছি বাপ, আমি দোয়া করছি, তবে মেয়ে ছেলে ডাঙর পারা হচ্ছে, শহরের হানিয়া হাওয়া পানিতে আরো সুন্দর হয়ে ফুটফুটে হয়ে উঠেছে, বয়স হচ্ছে, মেয়েদের বেশি বাইরে বেরোতে দেওয়া ঠিক নয়, ও দশ ক্লাস পড়ুক আর বারো ক্লাস পড়ুক, সেই তো লোকের বাড়িতে হাঁড়ি বাসন মাজতে হবে, কেন বেশি পড়াচ্ছ বাবা, মাধ্যমিক পড়িয়ে ঘরে বসিয়ে দাও, এই দোয়াটাই করবে দেখবে। আর সেই মাওলানার কাছে মেহরাবে জিজ্ঞাসু, সেই পীর সাহেবের কাছে, সেই মোবাল্লেগের কাছে, সেই আমিরের কাছে মেহরাবের প্রশ্ন, ওই যে মুসলমানের মেয়ে দশ ক্লাস কি বারো ক্লাস পড়তে হবে বলে, লোকের বাড়ি হাঁড়ি বাসন মাজতে হবে বলে দশ ক্লাস কি বারো ক্লাসের বেশি পড়তে পারবে না, এটা তোমার কোন কোরআনে লেখা আছে একটু দেখাও তো, কথা বুঝতে পারছেন, কোন হাদিসে লেখা আছে একটু দেখাও তো, না কোরআন বলছে করে না ফি বুয়ুতে কন্যা, মেয়েরা ঘরের মাল ঘরে থাক, আরে ও কোরআন তো আমিও পড়েছি ওটা লেখা আছে ও করে না ফি বুয়ুতে কন্যা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, হে নারী কোরআন তো তোমায় স্বাধীনতা দিয়েছে মর্যাদা দিয়েছে ও তাফসীর করুন, কোরআন বলছে হে নারী তুমি স্কুলে যেতে চাও যাও, মাদ্রাসায় যাবে যাও, জ্ঞানালয়ে যাবে যাও, শিক্ষালয়ে যাবে যাও, কালচারাল সোসাইটিতে যাবে যাও, ন্যায়ালয়ে যাবে যাও, তোমার জরুরতে তুমি শপিং এ যেতে যাও, মার্কেটে যাবে, অন্য বেগানা মানুষকে বলতে পারছো না তুমি নিজেই মার্কেটে যাও, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, তুমি যাও কিন্তু অজ্ঞতার যুগের মতো নিজেকে ওপেন করে নয়, নিজেকে অন্যের চোখে অ্যাট্রাকটিভ করে নয়, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, অজ্ঞতার যুগের মতো নিজেকে অন্যের চোখে অনন্য করে ফিগার দেখাতে দেখাতে নয়, বরং নিজেকে শরীয়তের অবগুণ্ডন পর্দা দ্বারা ঢেকে নিয়ে তুমি ইচ্ছা করলে যেতে পারো, জোরে বলুন সুবহানাল্লাহ, দিস ইজ ইসলাম, কারণ এটাকে ইসলাম বলে, কারণ নবী মুহাম্মদের স্ত্রী আবু বকর সিদ্দিকের বেটির থেকে আপনার বেটি বেশি পর্দা করে, নবীর স্ত্রী আবু বকর সিদ্দিকের বেটি আম্মা জান আয়েশা বিশ্ব মুসলিম নারী সমাজের পর্দার দৃষ্টান্ত, সেই আয়েশা পর্দার মধ্যে থেকে জঙ্গে জামালের মতো একটা বিশাল বড় যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন, যুদ্ধ পরিচালনা করেছিলেন, নবীর বিবি পর্দায় থেকে যদি যুদ্ধ চালাতে পারে তোমার মেয়ে পর্দায় থেকে কলেজে যেতে পারে না, কথা আমার বুঝতে পারছেন না, কিন্তু আমরা মলি সাহেবেরা বলবো না, কেন বলতো মেয়েরা বেশি পড়ে ফেললে আমাদের আর কেউ বের করবে না, কেন বলুন তো, হে তো আপনি বসে আছেন, হুজুর আমার মেয়েটা এখানকার সেন্ট থমাসের ছাত্রী, আমার এখানকার লামাসের ছাত্রী, আমার মেয়ে ডিগ্রি করেছে, আমার মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সেটার মোর টাইপস অফ ডিগ্রিজ আপনি দেখিয়ে দিলেন, এত পড়েছে আমার মেয়ে, হুজুর আপনার আব্বার তো অনেক ধনী ধনী মুরিদ আছে, কালচারের মুরিদ আছে, আপনার আব্বাকে বলেন আমার মেয়ের জন্য একটা ছেলে দেখতে, অনেকে বলেও তাই, আর চাচা কেমন ছেলে দেখবো গো, এটা ডাক্তার দেখবো, আলহামদুলিল্লাহ খুব ভালো হয় বা, আপনি কি হাসি, একটা উকিল দেখি বলে ওরা কথা টথা বেঁচে, তবে হ্যাঁ চলবে অসুবিধা নেই, একটা ব্যারিস্টার দেখবো বলে আপনি, সে যে বিরাট ব্যাপার আমার অত বড় ভাগ্য আছে, একটা এমবিএ, একটা এমসিএ, একটা এমটেক ইঞ্জিনিয়ার, একটা কম্পিউটার সায়েন্সের উপর পড়েছে, একটা আপনার কি বলে সরকারি উচ্চ পদস্থ অফিসার, একটা মাওলানা, কেন আমার মেয়ে কলেজে পড়া মেয়ে মাওলানা কিরাম লাগে না, কেন গুণগত মানটা এদের এত কমে গেল, কেন কিসের জন্য, কারণ আপনার পাঁচটা ছেলে আল্লাহর আলেম যারা প্রকৃত তাদের প্রতি না তাদের দৃষ্টান্ত রাখবো, আপনার পাঁচটা ছেলে, বড় ছেলের দিমাগ খুব ভালো তাকে দিলেন ডন বস্কো, মেজো ছেলের দিমাগ খুব ভালো তাকে দিলেন আপনার কি বলে লামাটিনি, তিন নম্বর ছেলের মাথা খুব ভালো তাকে দিলেন সেন্ট থমাসে, চার নম্বরের মাথা ভালো আর কে ভীষণ বিদ্যা মন্দিরে, পাঁচ নম্বরের মাথা ভালো দিল্লি পাবলিক স্কুলে, আর একটা ছেলের মাথা ভালো তাকে দিলেন আপনার একটা বড় স্কুলে, আর পাঁচ নম্বর সবাই ছোট যেটা একদম বিচ্ছু শয়তান, যত মারেন বাবার নাম বলিয়ে দিলেও সাইজ হয় না, গাছে উঠে পেচ্ছাপ করে বলে এ এর দ্বারাই হবে রে, মাদ্রাসার বোর্ডিং এ দিয়ে দেওয়া উস্তাদদের কেলানি খেয়ে সাইজ হয়ে যাবে, আমার কথা বুঝতে পারছেন না আপনারা, হে মুসলমান যেটার মাথা ভালো দিলে স্কুলে, যেটার মাথা ভালো দিলে লামাটিনে, যার দিমাগ ভালো তাকে দিলে ডন বস্কোই, যার মাথা ভালো তাকে দিলে তোমার সেন্ট থমাসে, কাউকে দিলে সেন্ট প্যাট্রিক যেতে, কাউকে দিলে সেন্ট পলস যেতে, কাউকে দিলে মারিয়াস যেতে, কাউকে সেন্ট মারিসে, আর যেটা গাছে উড়ে চড়ে পিচ্ছাপ করে তাকে দিলে ঠেলে মাদ্রাসায় উস্তাদের কেলানিকে যাই যাবে। বলুন, আল্লাহ তাদেরকেও আলেম করে কিন্তু সংখ্যায় কম, যারা ছোটবেলায় গাছে উঠে দিত চিৎচির করে, তারা বড় হয়ে সমাজকে কি দেবে বলুন। আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন? পেছনের ভাইরা বুঝে যাচ্ছে? ওই ফেতনা লাগাবে আর কিচ্ছু করবে না, ফেতনা লাগাতেও লাগাবে, বাপের বেটা মায়ের দুধ যদি খেয়ে থাকো তোমার নাম ঠিকানাটা লিখে তারপর ফেতনা লাগাও, আর যদি ডাব্বার দুধ খেয়ে থাকো তাহলে ওই বিড়ালের মতো মিউ মিউ করো আর লিখে বার করে দাও। কথা বুঝতে পারছ না? বাঘ নয় ভাল্লুক নয়, যদি পারো সামনে এসে দেখো, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, একটা একটা করে কোরআন আর সুন্নাহ যেটা বলছিস, এই কোরআন আর সুন্নাহ দিয়ে যদি আমি প্রমাণ করে তোমার ওই সব কটা কথা কেটে দিতে পারি, আল্লাহর কসম বলছি আমি নবীর উম্মত বলে দাবি করা ছেড়ে দেব। পারবে? তুমি যদি এই তো চিল্লে হাজার হাজার মানুষের সামনে বলছি, প্রত্যেকটা কোরআন আর হাদিস দিয়ে আমি ওই কাগজে সব কেটে দেবো। আসো তুমি আমার সামনে, আল্লাহর কসম, না হলে মুহাম্মাদের উম্মত থেকে খারিজ হয়ে যাবে। এত বড় কথা বলছি, খালি গোলা লোকগুলোর কাছে পাক পাক পাক পাক পাক পাক করে বকতে খুব ভালো লাগে, কথা বলতে তো সারা জীবন সোনা ঘোঁচে ঘোঁচে আঙুলের তলায় গাঁট ফেলে দিল, করে ফুঁক দিয়ে দিয়ে বাপের নাম ভুলে গেল, শেষ বেলায় পায়খানার কোষ্ঠকাঠিন্য আরম্ভ হলো, এখন ফতোয়া দিতে আরম্ভ করেছে, এটা চলবে না ওটা চলবে না। কথা আমার বুঝতে পারছেন না? রাগ করবেন না আমার কথায়, রাগ করে কিচ্ছু লাভ হবে না। মানে ওই সেই কি বলে ওটাকে, ফুঁক নিতে ফুঁক দিয়ে দিয়ে কনস্টিপেশন হয়ে গেছে, বাথরুমে গেলে খুব জোরে চাপ না দিলে ক্লিয়ার হয় না, সে এখন ফতোয়া দিচ্ছে, দুদিন নামাজ পড়ে কপালে দাগ পেলে সুন্দর দাড়ি রেখেছে, বলে এটা এই ওটা হয়েছে সেই হবে না। কি বাপরে, আর যারা 18 বছর মাদ্রাসায় কোমর ঘষলো তারা কি করলো? তাহলে এবার থেকে মাদ্রাসায় ছেলে মেয়েদের না দিয়ে সোনা ঘষতে দেবো, আর ওই পুকুরে ফুঁক দেবে ফুঁক দিতে দেবো, তোমার মতো বড় আলেম হয়ে যাবে। আমার কথাই দুঃখ পাচ্ছেন নাকি? দুঃখ করলে কিচ্ছু করার নেই বন্ধু, মাশাআল্লাহ। যাই হোক, এগোন। তাহলে প্রকৃত আলেম কারা? 1981 এর মি সিনেমার নাম হলো সেলিনা উইলিয়ামস। আমার এখন ওয়াজ আরম্ভ হয়নি, কিন্তু ওয়াজ বাকি আছে ভাই, একটু আলোচনা করে নিচ্ছে তার আগে, বুঝলেন? 1981 এর মিস ইউনিভার্স সেলিনা উইলিয়ামস, হু ইজ দ্যাট? শি ইজ দ্য মিস ইউনিভার্স ফ্রম আলাবামা, 1981, সেলিনা উইলিয়ামস। শি ওয়াজ, ও শাদি কিয়ে থে আব্দুল্লাহ আল জাহেদি আজহারি, আল আজহার কা রিসার্চ স্কলার থে। Yes, Selena Williams, who's that? She is Miss Universe. Miss Universe and Miss World. What is the difference between Miss Universe and Miss World? Miss World is that Miss World Bishwa Sundari. And Miss Universe, Bishwa Sundari, Der Madhya Sundari. Alami, khubsurat, aurat mein se jo khubsurat hai, wo Miss Universe. 1981 এর মিস ইউনিভার্স সেলিনা উইলিয়ামস র‍্যাম্পের উপরে মডেলিং করত, ফ্যাশন শো করত, র‍্যাম্পের উপরে মডেলিং, র‍্যাম্পের উপরে মডেলিং করত। এই সেলিনা উইলিয়ামসের মনের মধ্যে একটা অদ্ভুত প্রশ্ন আসে, কি? সারা দুনিয়া আমাকে বিশাল ইজ্জত দিয়েছে, ধর্মীয় ভাবে আমি উইলিয়ামস কে কে সব থেকে বেশি ইজ্জত দেয়, কোন ধর্ম আমি দেখতে চাই? বাইবেল পড়লো কিছু পেল না, নিউ টেস্টামেন্টে কিছু পেল না, ওল্ড টেস্টামেন্টে কিছু পেল না, ক্যারিয়ামের মধ্যে কিছু পেল না, জেনিফিজের মধ্যে কিছু পেল না, শেষ পর্যন্ত মিস্টার মিসেস আপনার সেলিনা উইলিয়ামস আল কোরআন আর আল হাদিসের উপরে পড়া আরম্ভ করলো, শেষ পর্যন্ত দেখলো কি না, সেলিনা উইলিয়ামস দ্য রেফার অফ ইসলাম নামক গ্রন্থ বইয়ের নাম নোট করুন, নাম পর্যন্ত ভুল বললে আমার জরিমানা করে দেবেন আপনারা, কারণ বাপদাদার নাম ভাঙাতে মেয়েরা বার হয় না। পীরের ছেলে নাম ভাঙাতে চলে এলাম ওতে আমি যাব। আমি আগেই বলেছি আমার নসিব বলে সেই বাড়িতে জন্ম নিয়েছি, যার জন্য আমি রেফারেন্স দিয়ে বলি, কারণ আমার বাড়ির অনেকে দেখে আপনারা বিচার করবেন এ তো অমুকের ছেলে বলে দাওয়াত করে এনেছে, নাউজুবিল্লাহ। দূরদর্শনওয়ালার আমার বাপের মুরিদ নয়, কথা বুঝতে পাচ্ছেন না? আকাশবাণীওয়ালার আমার আপার মুরিদ নয়, স্টুডিওতে নিয়ে যাচ্ছে না আমার বাপের মুরিদ নয়। তাই জন্য বলি একটু কেন নিজের কথা বলছি না, নাউজুবিল্লাহ, আমি তো আপনাদেরই সেই বাংলার সন্তান না ভাই। কেন বলছি, যাতে আমার কথার আপনারা গুরুত্ব দেন। আমি যখন কোরআনের উপরে পড়লাম আমার বিশ্বাস হয়ে গেল, বিশ্বের বুকে নারী জাতিকে যদি কোন ধর্ম সব থেকে বেশি মর্যাদা দেয়, বিশ্বের নারী জাতিকে মুসলমানদের ইসলাম সব থেকে বেশি মর্যাদা দিয়েছে। বললো আমাকে ধর্ম বিজ্ঞানীর কাছে যাওয়া উচিত বলে ধর্ম বিজ্ঞানীর কাছে চলে গেল। ধর্ম বিজ্ঞানী বলতে আল্লামা যাদের বলা হয়, উলামা যাদেরকে বলা হয়। ধর্মবিজ্ঞানী খুঁজতে আরম্ভ করলো, কে ধর্মবিজ্ঞানী পাওয়া যায়, কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায়, কোন ধর্মবিজ্ঞানীর কাছে যাব। ও আমার মুসলমান, খুঁজতে খুঁজতে তদানীন্তন কালের আব্দুল্লাহ জায়েদি আজহারি, মিশরের আল আজহার ইউনিভার্সিটির রিসার্চ স্কলার, বিখ্যাত আলেম, তার কাছে গেল মিস ইউনিভার্স। শুনি আপনার কি বলে, সেলিনা উইলিয়ামস মিস ইউনিভার্স এর কাছে যাওয়ার পরে সেখানে জানতে আরম্ভ করলো, মাওলানা সাহেব, মিস্টার, প্লিজ এক্সপ্লেইন ইওর ইসলাম, প্লিজ ক্লিয়ারিফাই ইওর ইসলাম, আপনার ইসলামকে আমায় এক্সপ্লেইন করুন, বুঝান। আব্দুল্লাহ জাহেদি মিস ইউনিভার্স সেলিনা উইলিয়ামসকে জানিয়ে দিল ইসলাম কি, ইসলাম কাকে বলে, নারী মর্যাদা। এক কথায় প্রজেকশনের ক্ষেত্রে কিছু বাকি রাখলো না। আজকের হাজার হাজার মানুষ লাস্ট পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না, আপনারাও খেয়াল করে শুনে রেখে দিন যে সেলিনা উইলিয়ামস শেষ পর্যন্ত যখন প্রজেকশনের ক্ষেত্রে কিছু বাদ রাখলো না, গুজরাটের জমিনে বসে মেহরাব বলে যায়, শেষ পর্যন্ত বলেছিল, হে মিস্টার জাহেদি, বিশ্বের বুকে কোন নারী ইসলাম থেকে দূরে থাকা উচিত নয়, আমি সেলিনা উইলিয়ামস বলি বিশ্বের সমস্ত নারীকে মুসলমানের ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে গো, কোন চাচি খালা বলেনি, বলেছে মিস ইউনিভার্স, মিস ইউনিভার্স। এবারে কি করে গোয়ালার কথাই বলছি, কি করে আপনি বলবেন? যদি বলেন হ্যাঁ, এবারে নিশ্চয়ই প্রমাণ হয় যে একদিন না একদিন মুসলমান সমাজ ইউরোপকে শাসন করেছিল, ইউরোপিয়ানদের শিক্ষাগুরু ছিল, হিস্ট্রি ইতিহাস দেখুন। বাংলার বুকে মুসলমানদের শিক্ষা ছিল, ভারতের বুকে শিক্ষা ছিল, তারও প্রমাণ আমরা পাই যে আমাদের ভারতবর্ষে 1,25,00,000 ভাষা আছে। কত, আমি ভাষার উপরে আজকে বলছি না, যদিও 1,25,00,000 ভাষা আছে, একটু শুনলে খুশি হবেন, এই 1,25,00,000-র মধ্যে 75,000 ভাষা হচ্ছে মুসলমানদের। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হলো না কথাটা, নাকি বলবেন জোর করে বলছেন? কি ভাষা বলবেন, 10টা কথা বলবেন, 3টে মুসলমানদের বেরোবে। একটু সব থেকে বেশি মুসলমানদের ভাষা কম পাওয়া যায় বাংলার মধ্যে, কি তাই না? হিন্দির মধ্যে আকসার মুসলমানদের উর্দু ল্যাঙ্গুয়েজটা ঢুকে গেছে, ফার্সির মধ্যে আছে, সবের মধ্যে আছে, বাংলায় কম পাওয়া যায় সব থেকে। তো আমি বাংলাটা বলি, আপনাকে গেলাম নাকে যে ঘুষি মেরে দিলাম, নাকটা ফেটে গেল, বলে তোর বিরুদ্ধে আমি কলম ধরবো। তুমি কলম ধরার কে? তুমি কলমের নাম আবিষ্কার করে তারপরে ধরো, কারণ ওই কলমটা তোমার ভাষা না, মুসলমানের ভাষা। তোমার বিরুদ্ধে লিখবো, লিখার আগে তুমি কিসে লিখবে বলো? কাগজে। আগে তোমরা কাগজের নাম আবিষ্কার করো, না হলে কাগজটা মুসলমানের ভাষা, ওই কাগজে লিখতে পারবে না। কি লিখবে? তোমার বিরুদ্ধে নালিশ করব। কি করবে? নালিশ, নালিশ তোমাদের ভাষায় বার করো, না হলে নালিশ বলতে পারবে না, করতে পারবে না। কোথায়? থানায়। থানা তোমাদের ভাষা না, ওটা মুসলমানদের ভাষা। থানা আগে কি বাংলা ভাষা আবিষ্কার করো। কাকে দেবে? দারোগাকে। দারোগা তোমাদের ভাষা নয়, আমাদের ভাষা। কি করবে? যে আমরা দারোগাকে বলে আইন নিয়ে লড়বো, আইন তোমাদের ভাষা নয়, আইন আমাদের ভাষা। তুমি যদি বলো কানুন নিয়ে লড়বো, কানুন তোমাদের ভাষা নয়, কানুন আমাদের ভাষা, কোথায় যাবে? আদালতে যাব, আদালত তোমাদের ভাষা নয় আমাদের ভাষা। আদালতে কাকে ধরবে? উকিল ধরবো, উকিল তোমাদের ভাষা নয় আমাদের ভাষা। উকিল ধরে কি করবে? মামলা করব, মামলা তোমাদের ভাষা নয় আমাদের ভাষা। মামলা করে কি করবে? হাকিমের কাছে যাব, হাকিম তোমাদের ভাষা নয় আমাদের ভাষা। হাকিম কি করবে? রায় দেবে, রায় তোমাদের ভাষা নয় আমাদের ভাষা। তালবসে একাল একাল সবই যখন পারলি না ছেড়েই দে। কথা বুঝতে পারেন? রাগ করবেন না, আমার কথাই ভুল বুঝবেন না, বুঝে নেবেন আমার কথা। ওতে যে সত্যিকারের ভারতের মুসলমানের কাছে যে শিক্ষা ছিল, আজ পর্যন্ত ভারতের মুসলিমরা পিছিয়ে পড়েছে, যারা বলে তাদেরকে আমি চোখে আঙুল দিয়ে দেখাতে চাই, এরা পিছিয়ে গেলে এদের ভাষা নিয়ে তোমরা আগিয়ে আছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য বোঝা যাচ্ছে না? চলুন এখন এখন কোথায় ছিল? www.anibar.in